ورحمه وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين আজকের আলোচনা গতকালের আলোচনার যে কোরআনের প্রতি আদব আমরা আহলে কোরআন কোরআন মানে ওয়ালা তার মানে এই নয় যে শুধু কোরআনই মানব কারণ কোরআন বলছে হাদিস মানতে অতএব আমরা আহলুল হাদিস আহলুল কোরআন দুই একসঙ্গে এবং আহলুস সুন্নাহ সুন্নাহ মানে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অতএব আমরাই হলাম কোরআনওয়ালা হাদিসওয়ালা সুন্নাহওয়ালা আমরা আহলুল বিদা নই সুতরাং কোরআন আমাদের কাছে মান্য কোরআন হচ্ছে একটি যুগান্তকারী আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ যে কোরআন আমাদের কাছে এসেছে আর যে কোরআন পড়ে অনেকে ইসলাম গ্রহণ করেছে কোরআনের আলোয় আলোকিত হয়েছে বহু মানুষ বহু কাফের আপনারা শুনে নিশ্চয়ই খুশ হবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা কার্টুন তৈরি করেছিল ডেনমার্কের সে জানেন যে মুসলমান হয়েছে শুনেছেন সে বলছে যে আমি যখন মুসলমানরা ডেনমার্কের বিরুদ্ধে এত কিছু করল বহু কিছু বহু জায়গায় লোক মারা গেল ডেনমার্কের বহু পণ্য নষ্ট হল ইত্যাদি ইত্যাদি কেন কি ব্যাপার তো আমি পড়তে লাগলাম সূরা মারিয়াম পড়লাম যখন তখন আমি ভাবলাম যে এ দিন মিথ্যা নয় এবং সত্য আপনি জানেন যে সৌদি আরবে এসেছিলেন উনি এবং শেখ সুদেশ কাবা শরীফের ইমাম উনি নিজে হাতে তাকে মানে স্মরণিকা বা যাই বলেন যেভাবে দেওয়া হয় হ্যাঁ পুরস্কার বা হাদিয়া যাই বলেন উনি তুলে দিয়েছেন তো কোরআন যদি কেউ উন্মুক্ত মনে পড়ে তাহলে সে বিশেষ করে খ্রিস্টানরা বুঝলেন খ্রিস্টানদের অনেক কথা আছে ইহুদিদের অনেক কথা আছে ইহুদিদের মধ্যে ইসলাম গ্রহণ কম করে কারণ ওদের মধ্যে অধিকাংশ সব হিংসুটে আর গোড়া মানতে চায় না কিন্তু খ্রিস্টানদের মধ্যে উদারপন্থী বহু আছে বহু খ্রিস্টান মানুষ ইসলামের বদনাম করার জন্য ইসলামকে শিখেছে জানেন তো ইসলামকে শেখা হয় দুই জন্য দুই কারণে এক হচ্ছে কি যে ইসলামকে জানবো মানবো বলে আর এক হচ্ছে কি ইসলামকে জানবো তার বিরুদ্ধে হ্যাঁ তার বিরুদ্ধে সন্দেহ ছড়াবো বলে সন্দিহান ছড়িয়ে বেড়াবো বিষ ঢোকাবো বলে কিন্তু বিষ ঢোকাতে এসে নিজেই মধু পান করে বসে আছে তারা অনেকেই মুসলমান হয়েছে কোরআন এমন একটা জিনিস তবে একটা কথা কোরআন নিজেই বলে দিয়েছে প্রথমেই শুরুতেই কি বলেছে হুদাল্লিল মুত্তাকিন সকাল আসে কিন্তু সকাল তার জন্য যে চোখ মিলে তাকাবে যে ঘুম ছেড়ে উঠবে নচেত তার জন্য হিদায়তের আলো নয় এ হচ্ছে যুগান্তকারী আলোড়ন সৃষ্টিকারী আল্লাহ তাআলা বলেছেন কাজ্জা আকুম মিনাল্লাহি নূর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে নূর এসেছে ওয়া কিতাবু মুবিন এবং স্পষ্ট কিতাব এসেছে তো নূর মানেই কিতাবে মুবিন এখানে নূর মানে মোহাম্মদ নয় আর যদি মোহাম্মদ হয়ও বলে আগে বলেছিলাম মোহাম্মদ হলেও তার মানে এই নয় যে তিনি নূর থেকে সৃষ্টি তাকে অন্য জায়গাতে সিরাজে মুনির বলা হয়েছে তার মানে এই নয় যে তিনি আগুন তাই না সুতরাং তার নূর মানে নবুয়াতের নূর আমরা এখানে বলছি যে নূর মানেই হচ্ছে কিতাবে মুবিন মানে একই জিনিসকে দুইটি কথা বলে প্রকাশ করা হয়েছে একই জিনিসকে দুটো কথা বলে প্রকাশ করা হয়েছে যেমন অনেক ক্ষেত্রে একই মানুষকে দুরকম বলা হয় বলে এটা তোমার কে বল ভাই এটা আমার ভাই এবং বন্ধু হয় না হয় না মানে অনেক সময়ে বন্ধুর মতো হয় ভাই তেমনি অনেক ক্ষেত্রে যে এটা আমার সহায় এবং সম্বল এরকম করে ভাষা ব্যবহার হয় প্রত্যেক ভাষাতেই আছে তো কোরআনকে কিতাবে স্পষ্ট কিতাব এবং নূর বলা হয়েছে যেহেতু কোরআন হচ্ছে হেদায়েতের আলো আর তার দলিল হচ্ছে দেখেন তারপরই আছে এক বচন শব্দ ইয়াহদি বিহিল্লাহ বিহি বিহি হি হচ্ছে এক বচন হিমা নয় যদি দুটো দুই জিনিস হতো তাহলে বলা হতো ইয়াহদি বিহিমাল্লাহ কিন্তু এক বচন ব্যবহার হয়েছে মানেই কি এখানে উদ্দেশ্য একটা সেটা হচ্ছে কি আল্লাহর কিতাব এখানে নবী উদ্দেশ্য না আর যদি উদ্দেশ্য হয়ও তবুও এখান থেকে প্রমাণ হয় না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে সৃষ্টি ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু, আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা তাকে হেদায়ত করেন, পথ দেখান, যে ব্যক্তি তার সন্তুষ্টির অনুসরণ করে বা মানে অনুসন্ধান করে আল্লাহ তাআলার সন্তুষ্টি, যারা চায় আল্লাহ তাআলার হেদায়ত পেতে চায় তাদেরকে আল্লাহ পথ দেখান। সেই পথটা শেষ কোথায়? আপনারা সবাই পথ চান না চান না? পথ চান। যে পথ আপনারা পেতে চান সেই পথটার শেষ কোথায়? জান্নাত। মাশাআল্লাহ, সেই পথটার শেষ হলো জান্নাত। তো আল্লাহ তাআলা বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহ তাআলা এর দ্বারাতে হিদায়ত করেন, তারা হিদায়ত করেন তাকে, পথ প্রদর্শন করেন তাকে, যে তার সন্তুষ্টির অনুসরণ করে, সুবুলাস সালাম, শান্তির সমূহ রাস্তা, শান্তি যত রকম রাস্তা আছে আর শেষ শান্তি হল জান্নাতের, সমস্ত রাস্তা প্রদর্শন করেন। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর এই কোরআন দ্বারা তিনি মানুষকে অন্ধকার থেকে আলোতে প্রত্যাবর্তন করেন, আলোতে ফিরিয়ে আনেন, বিইজনিহি, তার অনুমতিক্রমে, ওয়াইহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, আর তাদেরকে সরল পথ প্রদর্শন করেন। আর আমরা সেই পথ চেয়ে প্রত্যেক রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেছেন ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, এখানে আল্লাহ বলছেন অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো, ওয়ান নূরিল্লাযী আনজালনা, আর সেই নূরের প্রতি ঈমান আনো যা আমি অবতীর্ণ করেছি। তার মানে কি? নবীকে অবতীর্ণ করা হয়েছে না সৃষ্টি করা হয়েছে? এখানে নূর আল্লাযী আনজালনা, তাহলে বোঝা গেল আগে যে নূর তার মানে হল কিতাব, গ্রন্থ আল কোরআন, যে নূর আমি অবতীর্ণ করেছি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অবহিত। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আযযারুহু ওয়ানাসারুহু ওয়াত্তাবা'উ নূর আল্লাযী উনজিলা মা, এখানেও দেখেন যে নূর মানে নবী না, কারণ এখানে বলা হয়েছে সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, কার প্রতি? নবীর প্রতি ঈমান আনে, ওয়া'আযযারুহু, তার সম্মান করে, ওয়ানাসারুহু, তার সাহায্য করে, ওয়াত্তাবা'উ নূর আল্লাযী উনজিলা মা'আহু, এবং সেই নূরের অনুসরণ করে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে। তাহলে এটা কি? মুহাম্মদ কি নূর? না, মুহাম্মদের সাথে নূর, সেটা কি? আল কোরআন। উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে সেই নূরের যদি অনুসরণ করে তাহার তারা হবে পথ, কি বলে আপনার, সফল, তারা হবে সফল। এই কোরআন হল তার অনুসারীর গৌরব বৃদ্ধিকারী এবং তার বিরোধীর গৌরব ক্ষুণ্ণকারী। কোরআন যে মানবে তার গৌরব বৃদ্ধি পাবে, আর কোরআনের যে অসম্মান করবে, অবমাননা করবে, অমান্য করবে, তার গৌরব ক্ষুণ্ণ হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন সেই জাতিকে পথ দেখায় যে জাতি হল খুব বেশি মজবুত, সবচেয়ে মজবুত। ওয়াইবাশশিরুল মুমিনিন, আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাত, যারা নেক আমল করে, আন্না লাহুম আজরান কাবীরা, সুসংবাদটা কিসের? তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর মহা পুরস্কার কি? জান্নাত। আল্লাহু আকবার, সব সময় আল্লাহর ওয়াদা হলো পুরস্কার হলো জান্নাত। আপনি কাজ করে যান, ফসল লাগিয়ে যান, এই ফসলের বিনিময় আছে, কাজ করে যান, এই কাজের পারিশ্রমিক আছে, আর সেই পারিশ্রমিক হলো কি? জান্নাত। আর জান্নাত মানে হলো জাহান্নাম থেকে মুক্তি। ওমর ইবনে খাত্তাব বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা বহু জাতিকে উন্নীত করেন। উন্নীত করেন মানে উঁচু করেন, উপরে মর্যাদা সম্পন্ন করেন, তাদেরকে মর্যাদায় উন্নীত করেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর বহু সম্প্রদায়কে, বহু জাতিকে অবনত করেন, নিচু করেন। কেন? যে মানবে না কোরআনকে, যে মানবে না সে হবে অবনত, নিচু, হীন, আর যে মানবে কোরআনকে মেনে চলবে, কোরআনকে জীবন সংবিধান বলে মেনে নেবে, রাষ্ট্রে পরিচালিত করবে, তাহলে তার রাষ্ট্র হবে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র আর সে হবে সর্বোন্নত। এখানে মুসলমানরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, এতে কোন সন্দেহ আছে? কিন্তু মুসলমানরা বলতে কোন মুসলমানরা? মুসলমানরা তো বহু রকম আছে, তাই না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হায় মন হইও না, তোমরা মন মারা হইও না। মন মারা মানে এই যে এটা মানে আক্ষেপ ভাব। আক্ষেপ কি? যে আপনি আপনি মন মারা হয়ে আছেন, মানে কিং কর্তব্য বিমূর, কি করতে হবে আপনি বুঝতে পারছেন না। মন মারা কেন? লোকে আপনাকে ছোট ভাবে। যেমন বিদেশে এসেছেন, বিদেশে এসে যারা বিদেশি স্বদেশীদের কাছে ছোট হয় না? হয় না, এটা সব দেশেই। আপনি আজকে সৌদি আরবে আছেন, সৌদি আরবের কাছে আপনি কি নিশ্চয়ই ছোট লাগে, তাই না? আর যদি আপনি বাংলাদেশে থাকেন, সেখানে যদি কোনো সৌদি যায়, তাহলে তাকে আপনি কি বড় মনে করেন? যারা বড় আলাদা কথা, তা তো বাবা ওলাদে রাসুল বলে গাছ মিয়া ছবি সে আলাদা কথা, তাদের কথা আলাদা। কিন্তু প্রত্যেক জায়গাতেই দেখবেন স্বদেশী মানুষ কি হয় তাদের কাছে সম্মানীয় হয়, বিদেশি মানুষ কি হয় মানে ছোট হয়, তুচ্ছ হয়। তো বিহারিরা বাঙালিদেরকে ঘৃণা করে ওদের দেশে, আর বাঙালিরা বিহারিদেরকে ঘৃণা করে এদের দেশে, এটা স্বাভাবিক, তাই না? সুতরাং মুসলমানরা নিজেদেরকে হ্যাই মনে করে, মন মারা হয়ে, যে সারা বিশ্ব আমাদেরকে, আর হাদিসে আছে যে সারা বিশ্বের সমস্ত জাতি মুসলমানদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেমন ভোজন পাত্রে ভোজন পাত্রের খাবারকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তাই না? একটা মুরগি কটা ঠ্যাং, চারজন পাঁচজন বসলে সবাই চায় আমি ঠ্যাং খাবো, ছেঁড়াছিঁড়ি করে না? করে না, মুরগিটা নিয়ে ছেঁড়াছিঁড়ি করে, সবাই ভাবে আমি বেশি খাবো। তো মুসলমানদেরকে নিয়ে এরকম হবে। এখন সারা বিশ্ব থেকে যদি মুসলমানদেরকে নিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়, তো মুসলমানদের মন মারা হওয়া সঠিক না ব্যাঠিক? স্বাভাবিক, স্বাভাবিক মন মারা। এখন যে সারা বিশ্বে দেখছেন কারা মার খাচ্ছে? মুসলমানরা, তাই না? এ মন খারাপ হওয়ারই কথা। আল্লাহ তাআলা বলছেন মন খারাপ করো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, কি হবে আমাদের ভবিষ্যৎ, কি কি হবে। অবশ্য সব জায়গায় মুসলমানরা তো সমান না, সৌদি আরবের মুসলমানরা আর ভারতবর্ষের মুসলমানরা কি এক? হতেই পারে না। ভারতবর্ষের মুসলমান আর বাংলাদেশের মুসলমান কি এক? হতেই পারে না। এক এক জায়গায় এক এক রকম। অতএব কোন একটা কথাকে, কোরআনের একটা কথাকে এক জায়গায় ফিট করা মুশকিল আছে। এখানে সেখানকার মুসলমানদের কথা বলা হচ্ছে, যেখানকার মুসলমানরা কি একদম পদদলিত, তারপর লাঞ্ছিত, ঘৃণিত, অবহেলিত, অপমানিত ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বলা হচ্ছে কি, তোমরা নিজেদেরকে হ্যায় মনে করো না আর দুশ্চিন্তাগ্রস্ত হইও না। ও আন্তুমুল আলাউনা, তোমরাই হচ্ছে পৃথিবীর সর্বোপরি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি তোমরাই, পৃথিবীর সর্বোপরি তোমরাই। ব্যাস, তাহলে তো মুসলমানদের কোন চিন্তাই থাকে না। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানরা যদি মুসলমান না থাকে, তাহলে আপনি কি করে সর্বোপরি হবেন? মুসলমানরাই হচ্ছে আজকাল পৃথিবীতে কি নিম্ন, নিম্নে চলে গেছে, নিম্নগামী, যেহেতু কোরআনের শর্ত বলা হয়েছিল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। শর্ত হচ্ছে কি, মুমিন হতে হবে। আর মুমিন মানে কি, ইমান মানে কি? ইমান হচ্ছে তিনটে বস্তুর সমষ্টির নাম, তিনটে কর্ম সমষ্টির নাম। আবুল বাশার বলবে ইমান হচ্ছে তিনটে কর্মের সমষ্টির নাম। সেই তিনটে সমষ্টি কি কি? প্রথমে মধ্যে, প্রথমে অন্তরে, অন্তরে বিশ্বাস জন্মাতে হবে, তারপরে সেটা মুখে প্রকাশ করতে হবে। যথেষ্ট আই লাভ ইউ বললেই হবে? আই লাভ ইউ বললে তার তার পরীক্ষা আছে না নাই? পরীক্ষাটা কি? তিন নম্বর হচ্ছে কাজে পরিণত করতে হবে। এ হচ্ছে ইমান। ইমান মুখে আনলাম, দাবি করলাম, বাস, তা না? ইমানের পরিচয় দিতে হবে, আপনি একজনকে ভালোবাসেন তার পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষা দিতে গিয়ে আপনাকে কোরবানি দিতে হবে, তাই না? হিন্দিরা গান গে এবার দোস্তি কোরবানি চাহতি হ্যায় বলে না, তার মানে কি দোস্তি মানে বন্ধুত্ব কোরবানি চায়, বন্ধুত্ব করলেই হবে না, নাকি সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হাই হাই কেহ কারো নয়, এরকম বন্ধু নাকি? আপনি যার বন্ধু হবেন তার বন্ধু জানি বন্ধু হতে হবে, জানি বন্ধু হচ্ছে কয় প্রকার, কি কি জানি নানি আর জবানি, জানি নানি জবানি, এটা কিসে ফার্সিতে বলে, জানি মানে জানের দোস্ত, এই যে এর জন্য জান দিতে প্রস্তুত, আর নানি মানে, নানি মানে বাংলা নানি না বা হিন্দি নানি না, ফার্সি নানি, ফার্সি নানি কি, নান মানে রুটি, তার মানে খাওয়ার প্লেটে দোস্ত, ও খাওয়ায় আপনি খান, খাওয়ার বেলায় আছে, কাজের বেলায় নেই। আর একটা হচ্ছে জবানি, মুখে মুখে বন্ধু, দোস্ত কেমন আছে, হ্যাঁ দোস্ত কেমন আছো, কোনদিন ডেকে খাওয়ানো না, সেও আপনাকে খাওয়ায় না, আর জান তো দুদাদা দূরের কথা, ভা খাওয়ারই দেয় না, নাম দেয় না, তো জান দেবে কোথেকে? তো এই তিন শ্রেণীর দোস্ত আছে। আপনি যদি ইমানদার হন, ইমানদারের পরীক্ষা আপনাকে দিতে হবে, ইমানদারের পরীক্ষা কিভাবে দিতে হবে, আফাহাসিবান নাস আই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন, মানে তারা কি মনে করে যে বাস ইমান আনলাম তাদেরকে পরীক্ষা করা হবে না, আরে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা এমন পরীক্ষা আসবে যে হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরা মাসাতহুমুদ দাররা ওয়াল বাসা, তাদের বহু কষ্ট এসেছে, দুঃখ কষ্ট এসেছে, সেই দুঃখ কষ্ট ধৈর্য ধরে পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা আছে। প্রকৃত ইমান যদি আপনার ভিতরে থাকে, প্রকৃত মুমিন যদি তোমরা হও, তাহলেই তোমরা পৃথিবীর সর্বোপরি। অধিকাংশ মানুষ ও অধিকাংশ মুমিনরা এই তিন শ্রেণীর মধ্যে কোন শ্রেণীর, তিন শ্রেণীর মধ্যে কোন শ্রেণীর, আপনি শরবত কাকে বলে, শরবত বলে চিনি পানি লেবু দিলে, লেবু চিনি পানি লেবু, শুধু চিনিকে শরবত বলা হবে, শুধু পানিকে শরবত বলা হবে, শুধু লেবুকে শরবত বলা হবে, তিনটা একসঙ্গে মিক্স করলে তবে শরবত হবে। অধিকাংশ মুসলমানরা এই তিনটে জিনিসে শরবত না, এই জন্য তাদেরকে শরবত বলা হয় না, অধিকাংশ মুসলমানরা তিন জিনিসের মোমেন না, এই জন্যে তাদেরকে মোমেন বলা হয় না, যে মোমেনের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মোমেন হলে তোমরা পৃথিবীর সর্বোপরি। অনেকে অন্তরে বিশ্বাস আছে, মুখেও স্বীকার করে কিন্তু কাজে করে না, এটাই অধিকাংশ, তাই না? আর অনেকে আছে যে মুখে বলে কাজেও অনেক সময় দেখায় কিন্তু এখানে নেই, এদেরকে কি বলে, এরকমও লোক বহু আছে, তাই না? আল্লাহ আকবার, আপনার ঘরে, আপনার সমাজে, সব জায়গায়, আল্লাহর নবীর সমাজে যদি থাকে তো আপনার আমার সমাজে থাকবে না মুনাফিক? মুসলমানদের মধ্যে প্রচুর মুনাফিক আছে, আর মুনাফিকরা বেশি খতরনাক, বেশি ভয়ানক, কাদের তুলনায়, কাফেরদের তুলনায়। এই জন্য কাফেরদের শাস্তি বেশি না মুনাফিকদের শাস্তি বেশি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্ন সর্বনিম্ন স্তরে। কেননা এদের ক্ষতি, আমাদের বাংলাতে বলে যে ঘরের ঢেকি ছেলে খেলে বাঁচবে কোথায়, ঘরের ঢেকি যদি কুমির হয় বাঁচতে পারবেন ছেলে? আরো বলে পরচোরকে পার আছে, ঘর চোরকে পার নেই, কারণ বাইরে থেকে এলে পরে চোর ধরা সহজ, এখন ভিতরে ভিতরে কেউ যদি চুরি করে ধরা বড় কঠিন। এই জন্য মুনাফেক হচ্ছে খুবই খতরনাক, ঘরের শত্রু বিভীষণ এই মুনাফেক, যে ঘরের ভিতরে থেকে ঘরের ক্ষতি করে, সুতরাং এই হচ্ছে মুনাফেক। আর তার জন্য মুসলমানদের অধিকাংশ হচ্ছে যে তারা শরবত নয়, তারা হয় পানি না হয় চিনি আর না হয় লেবু, তিনটে একসাথে হলে তবে শরবত হবে। তো মুসলমানদের আসলে মোমেন, আসল মোমেন, প্রকৃত মোমেন পাওয়া খুবই কঠিন। তাহলে যদি শর্ত না পাওয়া যায় তাহলে মাশরুত কি করে পাওয়া যাবে, তার মানে শর্তই হল না, তাহলে আপনি বিজয় কোত্থেকে পাবেন, সর্বোপরি কি করে হবেন, সর্বোপরি হওয়ার যে শর্ত থাকা দরকার সেটাই আপনার নেই। মোট কথা, এই কোরআন যে যার দ্বারাতে বহু মানুষকে মর্যাদায় উন্নীত করা হয় আর বহু মানুষকে ছোট করা হয়, নিচু করা হয়। আল্লাহ তাআলা এই কোরআনের জন্য বলেছেন যে এই কোরআন যে অনুসরণ করবে তার শেষ রাস্তা কোথায়? জান্নাতে। এই কথা তিনি মানুষ সৃষ্টির শুরুতেই বলে দিয়েছিলেন। কোন সময় জানেন? যখন আদমকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হল। আমাদের আসল ঘর কোথায়? আসল ঠিকানা কোথায়? জান্নাত। আমাদের বাপ মা আদি পিতা কোথায় ছিলেন? জান্নাতে। আল্লাহ জান্নাতে রেখেছিলেন, জান্নাত থেকে বের করলেন বে আল্লাহ তালা। কিন্তু একটা ওসিলায়, সেটা কি? শয়তান কে পেছনে লাগিয়ে শয়তানকে সিজদা করতে বলা হলো, শয়তান দুশ্মনী করল এবং তার প্রলোভনে যে গাছ খেতে নিষেধ করা হয়েছিল তা খেয়ে ফেললেন। ফলে আল্লাহ তালা বললেন, যাও ঘর ছেড়ে বেরিয়ে যাও, তোমরা এখন অপবিত্র হয়ে গেছো, পৃথিবীতে যাও, সেখানে পবিত্র হয়ে আবার তোমার ঘরে ফিরে এসো। আর যদি অপবিত্র হয়ে না আসতে পারো তাহলে এ ঘরে তোমার জায়গা নেই, ওই লাল ঘরে। বুঝতে পারলেন? তো তখনই আল্লাহ বলেছিলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, এই তোমরা সবাই নেমে যাও। এখান থেকে বোঝা যায় জান্নাত কোথায় আছে? উপরে আছে, আকাশে আছে, এই দুনিয়াতেই নেই। মানে কোন গ্রহে আল্লাহ তাআলা জানি না, এরকম দুনিয়ার মতো জান্নাত সাজিয়ে রেখেছেন আল্লাহ। সেখান থেকে আল্লাহ নামিয়ে দিলেন কোথায়? দুনিয়াতে। কুল্লাহবিতু মিনহা জামিআ, যাও তোমরা, শয়তানও যাও, শয়তানও চলে যাও, আর আদম যাও, হাওয়াও যাও, সব তোমরা নেমে যাও। কোথায় যাও? দুনিয়াতে। তারপরে বললেন, শোনো, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হিদায়ত আসবে। হিদায়ত মানে কি? পথ নির্দেশনা, গাইড আসবে, গাইড। আপনি নিশ্চয়ই কোথাও যারা বেড়াতে পছন্দ করেন, মনে করুন ঢাকার বাইরের লোক, ঢাকা শহর প্রথম যাবে, তো হারিয়ে যাবে না? যাবে না। তার সঙ্গে একটা গাইড বুক থাকে, গাইড বুক থাকে শহরের, এবং সেখানে যেখানে যেখানে দেখার জায়গা সেখানে আপনার গাইড থাকে, আপনি গাইড দেখি ঢাকা ঘুরতে পারবেন, তাই না? কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, এটা হচ্ছে গাইড বুক। আপনি গাড়ি কিনেছেন, গাড়িটা কিভাবে চালাতে হবে আপনি জানেন না, একটা বই থাকে। এই যে ক্যামেরা কেনা হয়েছে, এই ক্যামেরার জন্য একটা গাইড বুক আছে, কিভাবে ক্যামেরাটা চালাবেন, তাই না? মোবাইলও তাই, মোবাইল আপনি ব্যবহার করছেন, মোবাইলও গাইড বুক থাকে, কিভাবে ব্যবহার করবেন বা কি হলে কি হয়, কম্পিউটারও গাইড বুক থাকে, প্রত্যেক গাইড বুক থাকে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের গাইড বুক সঙ্গে দিয়েছেন, যে এই গাইড বুক ফামানিত্তাবা হুদায়া ফামান্তাবিয়া হুদায়া, সুতরাং আমার গাইড বুক যে আমার গাইড যে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের জন্য কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। আমাদের ভয় হয় যে আমরা আমাদের ঘর থেকে বেরিয়ে এসে এই দুর্গম পথে পথিক হয়ে পথ হাঁটছি, জানি না এই পথে কত ডাকাত, কত চোর, কত কত রকমের রাহাজানি, কত রকমের পকেট মারি। ভয় হচ্ছে যে আমরা আমাদের বাড়িতে ফিরতে পারব কিনা, আসল ঠিকানায় পৌঁছতে পারব কিনা ভয় হচ্ছে। আল্লাহ বলছেন, চিন্তা নেই, পথ ভুল হবে না, গাইড আছে সঙ্গে, পথ দেখে নাও, ভয় নেই, কারো ভয় করবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খবরদার, তাদের ভয়ও হবে না, দুশ্চিন্তাও হবে না, যেহেতু সঙ্গে গাইড আছে। সঙ্গে গাইড থাকলে সত্যি ভয় থাকে না। আপনি দেখুন, বহু মানে কিছুদিন আগেকার কথা আর বর্তমানের কথা, মনে করুন আপনি এমন এক জায়গায় পৌঁছে গেছেন যেখানে অচেনা, অচেনা জায়গা এবং খুবই ভয়ানক জায়গা, আপনার সঙ্গে কিচ্ছু নেই, অন্ধকার, ঠিক আছে? তো সেখানে আপনার কিছুই নেই যখন, তখন নিশ্চয়ই আপনি ভয় পাবেন, কিন্তু সঙ্গে যদি একটা টর্চ থাকে ভয়টা কমবে না? কমবে না, কমবে। সঙ্গে যদি মোবাইল থাকে, তাই না, ভয়টা আরো হালকা হয়ে যাবে। বর্তমানে মোবাইল হওয়াতে যেখানে সেখানে একা বেরোতে কোনো সমস্যা, ভয় লাগে না, তাই না? যে কিছু হলেই হ্যালো ফোন করে দেব। তো সঙ্গে একটা জিনিস থাকলে সত্যিই ভয় থাকে না। আপনি রাস্তা না চিনলেও সঙ্গে যদি গাইড বুক থাকে আপনার ভয় থাকবে না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, যাও বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমার সঙ্গে গাইড বুক দিচ্ছি, আবার সেই গাইড বুক দেখে দেখে এখানে ফিরে এসো। সেটা কি? গাইড বুকটার নাম কি? আল কোরআন। এবারে গাইড বুক এলো, গাইড বুক আপনি খুলেই দেখলেন না, পড়লেনই না, গাড়ি কিনেছেন মাশাআল্লাহ, সব থেকে দামি গাড়ি 1,20,000 রিয়াল দিয়ে, তারপরে গাড়িটা নিয়ে এসে কারো কোনো খোঁজ কাউকে নিলেন না, কাউকে দেখাবেন না, কিছুই না, আপনি নিজেই শুনেছেন যে তেল ভরতে হবে, তেল ভরতে হবে, মোবিল ভরতে হবে, তারপর পানি ভরতে হবে, তো আপনি করলেন কি, ওটা কি বলে এটাকে, বোনারটা খুলে তেলের জায়গায় পানি ভরলেন, পানির জায়গায় তেল ভরলেন, তেলের জায়গায় মোবিল ভরলেন, খুব সুন্দর গাড়িটা চলবে তাই না? চলবে গাড়ি, স্টার্টই হবে না। তেলের জায়গায় পানি ভরলে, পানির জায়গায় তেল ভরলে গাড়ি স্টার্ট হবে কি করে হবে? তো আপনি তো গাইড বুক তাকিয়েও দেখলেন না যে বুক দেওয়া হয়েছে, সেখানে বলা হয় সেখানে এভাবে তীর দেওয়া আছে যে এই জায়গাতে পানি ভরো, এই জায়গাতে মোবিল ভরো, এই জায়গাতে কি কি সব ওয়েল আছে, এই জায়গাতে গ্রিজ দাও। কিন্তু আপনি যদি উল্টা পাল্টা নিজের ইচ্ছা মতো চালান, নিজের ইচ্ছা মতো করেন, মানে আমি গাড়ি দিয়েছি নিজের পয়সাতে, আমি নিজের মত তো চালাবো, সবাই তো পেট্রোল দিয়ে চালায়, আমি পানি দিয়ে চালাবো, হবে নাকি? অসম্ভব। তো গাইড বুক সঙ্গে আছে, সেই গাইড বুক দেখে নিতে হবে। নিজে বুঝতে না পারেন তাহলে বুঝতে পারবে না, সবাই বুঝতে পারবে না, এই জন্য রাসূল পাঠানো হয়েছে। হুয়াল্লাযি বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান, তিনি রাসূল পাঠিয়েছেন কি জন্য? যাতে করে মানুষকে শিক্ষা দেয়, যাতে করে মানুষকে সেই রাসূল কিতাব বয়ান করেন, মানে কিতাবের অর্থ, কিতাবের নির্দেশনা পড়ে শোনান, রাসূল পাঠানো হয়েছে। এই জন্য রাসূলের কাছে জেনে নিতে হবে যে ভাই, এই যে ভাই, তো রাসূলকে তো ভাই বলা হবে না, আমি মানে আলেমদের কথা বলছি আর কি, বলবেন যে এটা আমি বুঝতে পারছি না এটা কি, তখন ঠিক রাসূল বলে দেবেন যে এটা হচ্ছে এই, আপনার গাড়িতে এটাই করতে হবে, যাদের কাছে অভিজ্ঞতা আছে, আমার তাদের কাছে যায় না, যায় না, ঠিক রাসূল পাঠানো হয়েছে। তো কোরআন অবতীর্ণ হয়েছে গাইড বুকের মতো, আল্লাহ তাআলা কথা বলে দিয়েছেন, তাহলে এ কোরআন হল আমাদের গাইড বুক, এ কোরআন হল সর্বযুগের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কাকে বলে, চ্যালেঞ্জ কাকে বলে, হ্যাঁ চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ থাকলো, তার মানে এই ঘড়িটা কত দাম, কত দাম হতে ঘড়িটা, না এই ঘড়িটা মনে করেন 100 রিয়াল দাম, ঠিক আছে, একজন বললো আমি 40 রিয়াল দাম, আমি বলছি চ্যালেঞ্জ থাকলো আপনি 40 রিয়ালে নিয়ে আসুন, তার মানে কি উনি পারবেন না? আমি জানি চ্যালেঞ্জ করার মানেই হচ্ছে যে আপনি পারবেন না, বাজি রাখা, মানে আপনাকে এই চ্যালেঞ্জ দ্বারাতে কি করা, মানে নিরত করা, মানে আপনাকে প্রদমিত করা, আপনাকে দমিয়ে দেওয়া যে আপনি পারবেন না, চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ থাকলো যদি আপনি এটা করতে পারেন, আপনি পারবেন না। কোরআন হচ্ছে সর্বযুগীয় চ্যালেঞ্জ। এই জন্য প্রত্যেক নবীর একটা মজিজা ছিল, না মজিজা কাকে বলে, অলৌকিক ঘটনা, যে অলৌকিক সাধারণত লোক সমাজে ঘটে না, যেটা লোক সমাজে ঘটে না, যেমন যেমন এখানে একটা উদাহরণ দেন, যেখানে অলৌকিক ঘটনা কিভাবে হতে পারে, এখানে বলেন, এখানে এখানে এখানে আমরা বসে আছি, একটা অলৌকিক ঘটনা এখানে কি ঘটতে পারে, যেমন এখানে অস্বাভাবিক ঘটনা, হঠাৎ করে দেখছি বাদশার চোখ দুটো থেকে লাইট বের হচ্ছে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক, লৌকিক না অলৌকিক? সাধারণত লৌকিকতায় দেখা যায় না যে মানুষের চোখ দিয়ে লাইট বের হয়, হঠাৎ করে চোখ দিয়ে লাইট বের হতে লাগলো, আর সাংঘাতিক ব্যাপার, এ হচ্ছে অলৌকিক, অস্বাভাবিক। তো এভাবে প্রত্যেক নবীকে এমন এমন জিনিস দেওয়া হয়েছিল যে যা দেখে মানুষ অবাক হয়ে যাবে, তাই না? এই জন্য দেখবেন অলৌকিকতা দেখিয়েই মানুষ মানুষকে মুগ্ধ করে। এখন মনে করুন আপনি যে নতুন ভাইরা যারা আসছেন, এনার নামও জানি না, ঠিকানাও জানি না, কিছু জানি না, উনি ঢুকতেই মাশা আল্লাহ, আপনার নাম অমক, আপনার বাড়ি অমক, অমক জায়গায় আপনি কাজ করেন তাই না, আপনার পকেটে 40 রিয়াল আছে, সর্বনাশ, তখন এসে আমাকে সিজদা করবে না, করবে না, উনি সর্বনাশ, পীরে কামেল, বলবে না, বলবে না, আল্লাহ আকবার, এ হচ্ছে অলৌকিকতা। আপনি ডিম নিয়ে আসছেন, ও হাট থেকে ডিম নিয়ে এলেন, তো ডিম কাঁচা না সেদ্ধ, না হুজুর এই তো নিয়ে এলাম দোকান থেকে কাঁচা, না দেখুন সিদ্ধ হয়ে গেছে, খান, ভেঙে খাচ্ছেন, হ্যাঁ মাশাআল্লাহ, এ হচ্ছে অলৌকিকতা। বুঝতে পারলেন, এ হচ্ছে অলৌকিকতা। তো নবী এগুলো দেখিয়ে মানুষ কি করে, মানুষকে আকর্ষণ করে, ফলে তার ভক্ত বাড়ায়। সাংঘাতিক পীর, কাঁচা ডিম নিয়ে গেলে তার দরবারে সেদ্ধ হয়ে যায়, কি জাদা ব্যাপার! আরে আমার পকেটে 40 রিয়াল ছিল, হুজুর বলে দিল 40 রিয়াল, এ কি চারটিখানি লোক! তখন সে মানুষের এবার প্রচার হতে হতে হতে সব মানুষ আমার ভক্ত হবে না, হবে না, নিশ্চয়ই পীরে কামেল। তো সত্যি অলৌকিকতা আকর্ষণ করার জন্য একটা বিষয়, আপনি যে আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আর হ্যাঁ, পার্থক্য আছে, মজেজা জাদু, জাদু করে অনেক কিছু দেখানো যায়, তাই না? জাদু করে ট্রেন ভেনিশ করা হয়, জাদু করে মানুষকে কেটে কলজে বের করে দেখানো হয়, দেখেছেন ফিসি সরকারের জাদু? ওইভাবে দেখায়, দিয়ে তারপরে আবার কিভাবে জাদু করে দেয়, আবার ঠিক উঠে দাঁড়িয়ে যায়, তাই না? জাদু হচ্ছে জাদু আর অলৌকিকতা, এটাও জাদুটাও অলৌকিকতা। তাহলে মুজেজা আর জাদুর মধ্যে পার্থক্য কি? জাদু নিজের ইচ্ছা মতো জাদুকর দেখাতে পারে, কিন্তু মুজেজা কোন নবী নিজের ইচ্ছা মতো দেখাতে পারে না, যদি না আল্লাহ দেখান। আল্লাহ ইচ্ছা করলে তবেই মুজেজা দেখান। তো প্রত্যেক নবীকে এক একটা মুজেজা দিয়ে প্রেরণ করা হয়েছিল। ধরুন আপনার মুসা আলাইহিসসালামের যুগ, সে যুগ ছিল, আর এমন মুজেজা দেওয়া হয়েছিল, মুজেজা মানেই তো কি, অপরকে কি করে দেওয়া, হতাশ করে দেওয়া, মানে তাকে একটা মাথা তুলতে না দেওয়া। তো এমন একটা জিনিস দিতে হবে যে মানুষ যাতে মানে একদম সে তার বিরুদ্ধে আর চ্যালেঞ্জ করতে না পারে, তার বিরুদ্ধে আর চ্যালেঞ্জ করতে না পারে। সে যুগে জাদু প্রসিদ্ধ ছিল, জাদু। তো জাদুর যুগে এমন একটা জিনিস চাই যে জাদুকেও হার মানাবে। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লাঠি দিলেন, লাঠি। সে লাঠি কি, ফেলে দিলেই সাপ, আবার ধরলেই। প্রথমে তো মুসা ছুটে পালাচ্ছিলেন, যখন লাঠি প্রথমে দেওয়া হলো বল মুসা তুমি লাঠি ফেলো, যেমনি ফেলেছে সাপ হয়ে গেছে, আর মুসা মে দে দৌর, সাপ হয়ে গেছে। আল্লাহ বলছেন মুসা লা তাখাফ, এই মুসা তুই ভয় করছো কেন, আমার সামনে নবীরা ভয় করে না, ধরো, তুমি ধরলেই সানুইদুহা সিরাতাহা লুলা। আজকে হাবে সাহেব আসেনি, হাবে সাহেব একটু ধরি ধরি দেয়, হাবে সাহেব আজকে আসেনি, তো আমি ওকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে দেবো, তার মানে কি লাঠি বানিয়ে দেবো, যেমনি ধরলেন আর লাঠি হয়ে গেল, দেখলেন মজেজা। তারপরে জাদুকে কি করে পরাস্ত করবে, ঠিক আছে তোমার সত্য নাম সত্য, তো বড় জাদুকর। ফেরাউন বলল এই তো বড় জাদুকর, এক কাজ করো, আমাদের দেশে যে বড় বড় জাদুকর আছে সব উপস্থিত করো, উপস্থিত করে এবার চ্যালেঞ্জ হবে, এটাকে চ্যালেঞ্জ, দেখবো কারটা সত্য কারটা মিথ্যা। মুসা আলাইহিস সালামের সঙ্গে তো আল্লাহ আছেন, তাই না? কোন চিন্তা আছে? কোন চিন্তাই নেই, ওই হচ্ছে ডাইরেক্ট মুসা তুমি করো। তারপরে এবার এরা বলল হ্যাঁ মুসা তুমি আগে জাদু দেখাবে নাকি আমরা দেখাবো, না না তোমরাই দেখাও, তোমাদের জাদু দেখি আমি। বাস ওরা যখন রশি ফেলতে লাগলো, রশিগুলো কি হতে লাগলো, সাফ হতে লাগলো। এই আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো মুসা এবার তোমার লাঠি, লাঠির খেলা দেখাও। লাঠি ফেলে দেওয়া হলো, এই সুবানুম মুবিন, বিশাল সাপ। সেই সাপ এবারে ওই সাপগুলোকে খাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, একদম খেতে লাগলো। কারা হার মানল, এই জাদুকরেরই সর্বনাশ, এটা জাদু নয়, আমাদের জাদুর উপরে কেউ জাদু করতে পারে না, হতেই পারে না, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। তখন সঙ্গে সঙ্গে তারা সিজদায় অবনত হল এবং বলল কি, আমান্না বি রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবের উপরে আমরা ইমান আনলাম। তখন ফেরাউন ডেকে গেল, হাই হাই আমার অনুমতি না নিয়ে, হ্যাঁ তারপরে তোমাদেরকে হ্যাঁ এই করবো এই করবো। যাই হোক, এখানে উদ্দেশ্য কি ছিল, যে সে যুগে জাদুর প্রভাব বেশি ছিল, এই জন্য ওই রকম কিছু একটা দিয়ে মজিজা স্বরূপ দেওয়া হলো কাকে, মুসাকে। ইসা আলাইহিসসালামের যুগে চিকিৎসা বিজ্ঞান খুব ভালো ছিল, চিকিৎসা খুব গাছগাছরা এটা সেটা দিয়ে চিকিৎসা খুব হতো, রোগ ভালো হতো এই সেই। তো ইসা আলাইহিসসালামকে এমন একটা সহজ চিকিৎসা দেওয়া হলো যে সহজেই হয়ে যাবে, খালি এইভাবে স্পর্শ করবে, ব্যাস। অন্ধ মানুষ চোখে হাত দিয়ে দিল, ভালো হয়ে গেল, কোনো ওষুধের দরকার নেই, কিছুই দরকার নেই। কুষ্ঠব্যাধি রোগ, কুষ্ঠব্যাধি আছে, এইভাবে স্পর্শ করে দিল, ভালো হয়ে গেল। বলুন লোককে মানবে না, মানবে না? আর ডাক্তারের কাছে যাবে? হ্যাঁ ডাক্তার, এখন বিশাল ডাক্তারে তাও যারা হবে না তারা হবে না, যারা হট ধর্মী তারা অনেক রকম বলবে এ তো আল্লাহ নবীকে বলেনি জাদুকর, এ তো জাদুকর, ওই যে মুসাকে বলা হলো জাদুকর। তারা যারা মানবে না তারা মানবেই না, তারা সেটাকে অপব্যাখ্যা করবে, কিন্তু যারা যাদের ইমান আছে তারা দেখে অবাক হবে, সঙ্গে সঙ্গে ইমান আনবে, তাই না? বেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিসের প্রভাব বেশি ছিল? সাহিত্য চর্চা, সাহিত্য ছিল আরবে, তখন সাহিত্যের জোর খুব ছিল, সাহিত্যের চর্চা খুব ছিল, খুব ভালো সাহিত্যিক, ভালো ভালো ভাষা দিয়ে বই লেখা, ভালো ভালো ভাষা দিয়ে কবিতা লেখা, এসব ছিল। তো তাই সাহিত্য গ্রন্থ আল কোরআন এল, সমস্ত ভাষা যা যা ভাষাবিদ ছিল, যারা সাহিত্যিক ছিল, তাদেরকে হার মানিয়ে কোরআন এল চ্যালেঞ্জ নিয়ে। কেউ কেউ বলতে লাগলো আরে তো কোরআন মুহাম্মদ, মুহাম্মদ লেখাপড়া জানতেন না? জানতেন না, জানতেন না, কেন জানতেন না? যাতে করে লোকে মনে না করে যে মুহাম্মদ নিজে লিখছে। দেখছেন আল্লাহ তাআলা, আন-নবিয়ুল উম্মি, নিরক্ষর নবী যার অক্ষর জ্ঞান নেই, সেই নবীর কাছে এই ধরনের সাহিত্য গ্রন্থ আসে কি করে? তো বলতে লাগলো জাদুকর। কেউ বলছে না অন্য কেউ লিখে দেয়, এইভাবে কে কত রকম বলতে লাগলো। আর কেউ কেউ বলছে না না না এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে, কারণ এই তো লেখাপড়াই জানে না। ঠিক আছে, তো এইভাবে সাহিত্য চ্যালেঞ্জ আসতে লাগলো। কেউ কেউ বললো না না আমরা ইচ্ছা করলে পারব লিখব, তো কেউ কেউ লিখেও ছিল, যেমন ওয়াসসামা ইজাতিল বুরুজ ওয়া নিসা ইজাতিল ফুরুজ, কি কি আবল তাবল, তারপরে আলফিল মালফিল আল্লাহু জানাবুন তাউইল আর কি কি, কিন্তু কোরআনের সঙ্গে ভাষার সঙ্গে মিল খায় না, অসম্ভব, অসম্ভব। সেটা হচ্ছে কবিতা, কোরআন তার কবিতা গ্রন্থ না, কোরআনের ভাষাই হচ্ছে আলাদা জিনিস, তার মতো কেউ আর বানাতে পারে না। খুব চেষ্টা করেছে, খুব চেষ্টা করেছে, পারেনি। কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, প্রথমেই কোরআন বলেছে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা কালু কাদ সামিনা লাউ নাশাউ লাকুলনা মিসলা হাজা ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন। ওরা কোরআন যখন ওদেরকে কোরআন পড়ে শোনানো হয় তখন ওরা বলে আমরা শুনেছি, আমরা ইচ্ছা করলে এরকম বলতে পারি, মানে এরকম লেখা লিখতে পারি, এরকম কবিতা বলতে পারি। ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন হচ্ছে সেই পুরনো যুগের উপকথা, ওই যে আমরা গল্প শুনি না, বাপদাদার আমল থেকে শুনে আসছি এই সব গল্প, বাপদাদার আমল থেকে কি সব ইজিবিজি গল্প শুনেছেন এটা কেউ বলতে পারবেন? বলতে পারবেন কেউ? ছোটবেলার গল্পগুলো মনে আছে, মা দাদি নানি যে বলতো, বিশেষ করে পাড়া গ্রামে বাড়ির আঙিনায় বসে কিংবা পিড়েতে বসে আকাশের ডগমগে চাঁদের দিকে তাকিয়ে, চাঁদ দেখেছ ওই যে চাঁদ মামা, ওই দেখেছ একজন বুড়ি, একটা কুলের গাছ, বড়ই গাছ, আর গাছের নিচে এক বুড়ি চরকায় সুতো কাটছে, শুনেছেন? তো এইরকম বহু গল্প, এরকম বহু গল্প, চন্দ্রগ্রহণ লাগলে, সূর্যগ্রহণ লাগলে, কে ধান ধার নিয়েছিল, ধান শোধ করতে পারেনি, এই তো আপনি বেশি বলতে পারবেন। এইসব কত রকমের গল্প, এরকম গল্প আমরা আমাদের বাপদাদার কাছে শুনেছি। কোরআন হচ্ছে এরকম হজবরলো এক গল্পের বই, গল্প গল্প অবতীর্ণ হয়, এরা বলে এরা হচ্ছে সেই পূর্ব যুগের উপকথা। আল্লাহ মুস্তান, আল্লাহ বললেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। শোনো, বলো জিন ইনসান, শুধু ইনসানই না, জিনকে শুধু সাথে নাও, সবাই মিলে চেষ্টা করে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে এসো, সবাই, শুধু একা মানুষ না, সারা বিশ্বের মানুষ, আর তার সঙ্গে জিনও সাদেক, দিয়ে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। আল্লাহ বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি, অসম্ভব, তারা আনতে পারবে না, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা পরস্পর সহযোগিতা করে, অসম্ভব। তারপরে আল্লাহ বললেন আমি ইয়াকুলুনা তারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলি মুফতারায়াত, তারা বলে মোহাম্মদ নিজে তৈরি করছে, মোহাম্মদ নিজে লিখছে, হে মোহাম্মদ বলে দাও তারা কেবল দশটা সুরা নিয়ে আসুক, তাহলে গোটা কোরআন থেকে কটা এলো? দশটা সুরা, বেশি না, দশটা সুরা নিয়ে এসো এরকম। ওয়াদউ মান ইস্তাতাতু মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, আর এইটা দশটা সুরা আনার জন্য আল্লাহ ছাড়া তোমার যাকে ইচ্ছা তাকে ডাকো, দশটা সুরা লিখো, দেখি নিয়ে এসো। হল না। তারপরে আল্লাহ তাআলা আবার বললেন, আমিয়া কুলুন আফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলিহ, বলছে মোহাম্মদ বানাচ্ছে, মোহাম্মদ লিখছে, চ্যালেঞ্জ করা হলো, তোরা একটা সূরা নিয়ে আয়, একটা সূরা নিয়ে এসে দেখা যে যেটা কোরআনের মতো হবে। ওয়াদু মান ইস্তাতাতু মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোরা সত্যবাদী হস তাহলে যাকে ইচ্ছা ডাক, আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা ডাক, তারা সহযোগিতা করুক, একটা সূরা তৈরি করে দেখ। আল্লাহ বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারা এখানে, যদি তোমরা সন্দেহ করো যে এই কোরআন মোহাম্মদ লিখছে আল্লাহর পক্ষ থেকে নয়, তাহলে একটা সূরা নিয়ে এসো, একটা সূরা দেখাও, আর তোমরা যাকে পাবে আল্লাহ ছাড়া যত সাক্ষী আছে সহযোগী আছে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, যদি তোমরা করতে না পারো এবং কখনো করতে পারবে না, একই বলে চ্যালেঞ্জ, যদি তোমরা করতে না পারো এবং কখনোই করতে পারবে না, ফাত্তাকুন্নার, তাহলে তোমরা জাহান্নামকে ভয় করো, কারণ তোমাদের মতো অবিশ্বাসীদেরকে আমি জাহান্নামের আগুনে দগ্ধ করব। জাহান্নামকে ভয় করো। ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হচ্ছে কি, মানুষ। ওয়াল হিজারা, পাথর, সে পাথর জ্বলছে, যে যেমন সূর্যতে জ্বলছে, কি জ্বলছে, আছে সেখানে পাথর, আছে সে পাথর জ্বলতেই আছে, কত মিলিয়ন যুগ যুগ ধরে জ্বলছে, সে জ্বলার শেষ নেই, সে কয়লা শেষ হয় না, সে তেল শেষ হয় না, জ্বলতেই আছে, জ্বলতেই আছে। উইদ্দাতিল কাফিরিন, কাদের জন্য তৈরি করা হয়েছে, কাফেরদের জন্য। অতএব কোরআন হচ্ছে চ্যালেঞ্জ, সে যুগে কেউ পারেনি আর আজও পারেনি, কেউ পারবেও না আর কেয়ামত পর্যন্ত কেউ পারবে না। আজকে এই পর্যন্তই, এ কোরআন হচ্ছে পৃথিবীর চ্যালেঞ্জ, আমরা এই কোরআনের অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।